Book 2 34 34 في القطار تريني هل هذا هو القطار إلى برلين؟ إتاكي برلين جابر ترين؟ এটা কি বার্লিনে যাবার ট্রেন? متى يغادر القطار؟ এই ট্রেনটা কখন ছাড়বে? এই ট্রেনটা কখন ছাড়বে? متى يصل القطار الى برلين؟ এই ট্রেনটা বার্লিনে কখন পৌঁছাবে? এই ট্রেনটা বার্লিনে কখন পৌঁছাবে? اسمح لي هل يمكن ان امر মাফ করবেন আমি কি আগে যেতে পারি মাফ করবেন আমি কি আগে যেতে পারি اعتقد ان هذا مكاني আমার মনে হয় এটা আমার বসবার জায়গা আমার মনে হয় এটা আমার বসবার জায়গা اعتقد ان حضرتك تجلس في مكاني আমার মনে হয় আপনি আমার জায়গায় বসে আছেন আমার মনে হয় আপনি আমার জায়গায় বসে আছেন আইনা আরাবাতুন নাওম স্লিপার কোথায় আরাবাতুন নাওমি ফি আখিরিল কিতার স্লিপার ট্রেনের শেষের দিকে আছে ওয়া আইনা আরাবাতুত তাআম ফিল মুকদ্দিমা আর খাবার জায়গা কোথায় সামনের দিকে আর খাবার জায়গা কোথায় সামনের দিকে أيمكنني أن أنام تحت আমি কি নিচে শুতে পারি أيمكنني أن أنام في الوسط আমি কি মাঝখানে শুতে পারি أيمكنني أن أنام فوق আমি কি উপরে শুতে পারি متى نصل إلى الحدود আমরা বর্ডারে কখন পৌঁছাবো كم يدوم السفر إلى برلين বার্লিন যাত্রায় কত সময় লাগে هل القطار متأخر ট্রেন কি দেরিতে চলছে هل عندكم شيء للقراءة আপনার কাছে পড়বার মতো কিছু আছে هل توجد هنا اشياء للاكل والشرب এখানে খাবার এবং পান করার জন্য কিছু পাওয়া যেতে পারে এখানে খাবার এবং পান করার জন্য কিছু পাওয়া যেতে পারে من فضلك هل توقظني الساعه السابعه صباحا আপনি কি দয়া করে আমাকে 7টার সময় জাগিয়ে দেবেন আপনি কি দয়া করে আমাকে 7টার সময় জাগিয়ে দেবেন